بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে الهاكم التكاثر প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে حتى زرتم المقابر যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও كلا سوف تعلمون ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে ثم كلا سوف تعلمون আবার বলি ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে كلا لو تعلمون علم اليقين সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হইতে না الجحيم تمرا تو جهنم দেখিবেই ثم لترونها عين اليقين আবার বলি তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে ثم لتسألن يومئذ عن النعيم ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে।